আজকের এই অত্যন্ত বরকতময় ফজিলতময় অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইমাই মাসাজেদ এবং আসাতাজাই কেরাম, আমার সম্মানিত মুরব্বিয়ান এজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়া এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সম্মানিত বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারীম এবং সহিহ হাদিসের আলোকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে দীনী আলোচনা শোনার পরে এ পর্যায়ে এসে আমাদেরকে উক্ত ওয়াজ মাহফিলে শরীক হওয়ার কোরআনে কারীম এবং সহিহ হাদিস থেকে দুই একটি কথাবার্তা বলার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ এ পর্যন্ত অনেক ওলামায়ে কেরাম আলোচনা করেছেন এবং আমার পরবর্তীতেও ইনশাআল্লাহ অনেক বিজ্ঞ ওলামায়ে কেরাম আলোচনা করবেন ইনশাআল্লাহ। এই আলোচনাগুলো থেকে আমরা যা শুনব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আজকে যে বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব সেই বিষয়টি হল আমাদের ইমানের যতগুলো রোগ ব্যাধি আছে এই রোগ ব্যাধিগুলোর মধ্য থেকে দুই একটি রোগ ব্যাধি সম্পর্কে এবং দুই একটি মারাত্মক কঠিন রোগ সম্পর্কে ধারণা দিয়েই আমরা আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের খালেক, আমাদের মালিক, আমাদের রাজ্জাক কে? উত্তরটা হয় নাই, নাম্বার পাইছেন তবে পঞ্চাশ পাইছেন, আর একটু সুন্দর হলে আশি পাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একমাত্র খালেক, আমাদের একমাত্র সৃষ্টিকর্তা। যদি বলি সৃষ্টিকর্তা আল্লাহ, উত্তরটা ঠিক আছে কিন্তু সুন্দর হয়নি। এই উত্তরের মধ্যে তাওহীদ প্রকাশিত হয়নি, এজন্য একজন মুমিন তার প্রত্যেকটা কথার মাধ্যমে, তার প্রত্যেকটা আমলের মাধ্যমে, তার প্রত্যেকটা আখলাকের মাধ্যমে তাওহীদ প্রকাশ পাবে। এজন্য যখন আমরা বলবো যে আমাদের সৃষ্টিকর্তা কে, উত্তর হবে কি? আবারও হয়নি, একমাত্র আল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা কে? একমাত্র আল্লাহ। এই একমাত্রটা যোগ করে বলবেন, একমাত্র উঠে গেলে শয়তান এখানে কিছু ঢুকানোর সুযোগ পায়, একমাত্র থাকলে শয়তান এখানে আর কিছু ঢুকানোর সুযোগ পায় না। শয়তানের সুযোগটা আপনি শেষ করে দেন, শয়তানকে সুযোগ দিবেন কেন? আমরা যখন মাঠে ময়দানে কথা বলি, আলোচনা করে বা বিভিন্ন মসজিদে বিভিন্ন জায়গায় খুতবা দিয়ে আলোচনা করে, তো যে সমস্ত ভাইয়েরা আমাদেরকে পছন্দ করেন না, সবাই তো আমাদেরকে পছন্দ করবেন তা না। জমিনে এমন কোন এই পর্যন্ত পৃথিবীতে এমন কোন নবী রাসূল এমন কোন ওলামায়ে কেরাম পৃথিবীতে আসেন নাই যাকে সবাই ভালোবাসে সবাই মহব্বত করে। তাহলে কেউ মহব্বত করবে কেউ? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন? জি, ওরা এই এলাকায় মনে নাম শুনে নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন? ওনাকে একজন এসে বলতেছে যে ইয়া আবা হানিফা আস-সিন্দিক, হে নাস্তিক আবু হানিফা। এক লোক এসে ওই আমলের এক লোক এসে বলতেছে, তাহলে দেখেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতো আলেম তাকেও ওই লোকের সব লোক ওই জমানার সব লোকে পছন্দ করত না। একজন আসি কয় হে নাস্তিক আবু হানিফা, কত বড় বেয়াদব দেখছেন। আসি কয় হে আবু হানিফা জিন্দিক। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জবাবটা শুনলেন, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জবাব দিলেন, গাফার আল্লাহু লাক আল্লাযী ইয়ালামু আন্নি লাইসা মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিক, তোমাকে ক্ষমা করে দিক, যে আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন আমি জিন্দিকদের অন্তর্ভুক্ত নই। সুবহানাল্লাহ, দোয়াও করে দিছেন জবাবটাও দিয়ে দিছেন। নাস্তিককে সে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জিন্দিক বলছে সে বড় ধরনের একটা গুনাহ করছে। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার জন্য দোয়া করে দিছেন আল্লাহ তার গুনাহটা মাফ করে দিক। আবার পাশাপাশি একেও ঘোষণা দিয়ে দিলেন, আমার আল্লাহ জানেন আমি জিন্দিক না। সুবহানাল্লাহ, দেখেন আজকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম বিক্রি করে আমরা খাই, চৌধুরী বাড়ির চৌধুরীর নাম বিক্রি করি, নাতি নাতকুরা খায়, আসলে চৌধুরীর কোন গুনাহ বলি নেই, আছে না অনেক বাড়ি, বুইয়া বাড়ি বুইয়ের নাম বিক্রি করে খায়, আসলে বুইয়া কিচ্ছু নাই। এরকম দেখবেন কত বাড়ির নাম বিক্রি করে করে খায়, আসলে ওই বৈশিষ্ট্য সব হারাই ফেলছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর নাম বিক্রি করে করে অনেকে দাবি করতে চায় যে আমি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর একান্ত অনুসারী, কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর আখলাকের কিছুই নেই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর অনুসারী দাবি করে, অন্যদেরকে গালি গালাজ করে, অন্যদেরকে খারাপ খারাপ কথা বলে, অন্যদেরকে অশ্লীল ভাষায় অন্যদের বিরোধিতা করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সাথে বেয়াদবি করা হয়, আর নিজেকে দাবি করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর অনুসারী কেমন হতে হবে, আখলাক কেমন হতে হবে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ দেখাই দিয়ে গেছে। আমি যে কথাটা বলতেছিলাম, দেখেন এত বড় ইমাম এত বড় আলেম তাকেও কিন্তু সবাই পছন্দ করে না, তাহলে আমাদেরকেও সবাই যে পছন্দ করবে তা না, কেউ পছন্দ করেন কেউ করেন না। যারা করেন না তারা আবার সবসময় আমাদের কথার মধ্য থেকে কোন জায়গায় একটু ভুল ত্রুটি পাওয়া যায় কিনা এটা খুঁজতে থাকে, একটু কোন জায়গাতে কিছু পাইলে এটা তিনকে তাল করে মিডিয়া প্রচার করে যাতে আমাদের কিছু ক্ষতি করা যায়, মান সম্মান কমানো যায়, এটা চেষ্টা করতে থাকে। এরকম করে না মাঝে মাঝে দেখবেন বক্তব্যের একটু অংশ একটু কেটে, আগের টো নাই পরের টো নাই, মাস্টার দিয়ে একটু কথা কেটে দেখেন উনি কি বলছেন, সর্বনাশ, এরকম করে। এই জন্য আমরা যথাসম্ভব চেষ্টা করি কথা বলার সময় যাতে কেউ আমার এই কথাটা দিয়ে সুযোগ নিতে না পারে, এটা প্রত্যেক দায়ী প্রত্যেক ওলামায়ে কেরামের সচেতন থাকা দরকার। কিন্তু এজন্য আপনাদেরকে আমি বললাম যে কথাটা এমন ভাবে বলবেন যাতে শয়তান এখানে হাত ঢোকানোর কোনো সুযোগ না পায়, শয়তানকে কোনো সুযোগ দেওয়া যাবে না, কারণ শয়তান কি আমাদের দোস্ত না শত্রু? এ কারো দোস্ত আছে শয়তান? আপনাদের কারোর সাথে বন্ধুত্ব আছে? দেখা হয়েছে? কে আপনাদের বাড়িতে আসছে? রেবারা কথা কয় না, সবার বাড়িতে আসছে, শয়তান বাড়িতে আসতে নাই, সবার বাড়িতে বাড়িতে ঘুরে সবার ঘরে ঘরে আসছে, আছে না? তাহলে শয়তান আসছে ঘুরে গেলে, কিন্তু আমরা পাত্তা দিই না, আমরা শয়তানের সাথে বন্ধুত্ব করি না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন ইন্নাহু লাকুম আদুউ্বুম মুবীন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান ইন্নাহু লাকুম আদুউ্বুম মুবীন। খবরদার, শয়তান তোমাদের জন্য রাস্তার ফাঁকে ফাঁকে, রাস্তার মোড়ে মোড়ে, বিভিন্ন জায়গায় তোমাদের জন্য বিভিন্ন রকমের ফতোয়া, বিভিন্ন রকমের পাপ তোমাদের জন্য বসায় রেখেছেন। তোমরা খুব সতর্কভাবে রাস্তা চলিও, শয়তানের কোনো ফাঁদে তোমরা পা দিও না, কারণ ইন্নাহু লাকুম আদুউ্বুম মুবীন, কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশ্মন। তোমাদের খালি দুশ্মন না, একেবারে সরাসরি প্রকাশ্য দুশ্মন, কোন গোপনীয় না। সে একবার ঘোষণা দিয়ে মাথায় নামছে, সে আমাদের দোস্ত হই বা বন্ধু হই নামছে এমন না, সে শত্রু। আমাদেরকে কেমনে জান্নাতে যায় এটা দেখে নিবে সে, এটা ঘোষণা দিয়ে সে মাথায় নামছে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করে দিয়ে বলছেন ইন্নাহু লাকুম আদুউ্বুম মুবীন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশ্মন। সুতরাং সতর্ক থাকতে হবে, শয়তান যাতে কোন অবস্থায় আমার তাওহীদ নষ্ট করতে না পারে। এজন্য যখন জিজ্ঞাসা করব সৃষ্টিকর্তা কে, কি উত্তর দিবেন? একমাত্র আল্লাহ। আমার আপনার মাবুদ কে? একমাত্র আল্লাহ। আমার আপনার রিজিক দাতা কে? আমার আপনার সন্তান দাতা কে? সব কিছুর একমাত্র দাতা, একমাত্র মালিক, একমাত্র খালেক, এবাদতের সব এবাদতের একমাত্র মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আচ্ছা, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য? জি, আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর করে বানাইলেন কেন? বেশি বেশি খাওয়া দাওয়া করার জন্য, বেশি বেশি ঘুমানোর জন্য, বেশি বেশি গান বাজনা শোনার জন্য, বেশি বেশি একটু স্টার জলসা স্টার প্লাস দেখার জন্য, কি জন্য বানাইছেন আল্লাহ পাক? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা আয-যারিয়াত 56 নম্বর আয়াত, আয়াতটা বাংলা আয়াত, বাংলা আয়াত বুঝছেন? কোরআন কি বাংলা না আরবিতে? কিছু কিছু আয়াত আছে বাংলা, এগুলো তেলাওয়াত করলে আমরা বুঝি, এগুলোর অনুবাদ করা লাগে না। আমরা যখনই কোন আলেম তেলাওয়াত করে আমরা সাথে সাথে বুঝি দেখি, এরকম কিছু আয়াত আছে না? যেই আয়াতটা তেলাওয়াত করেছি এটা কিন্তু অনুবাদ করা লাগে না, সবাই কিন্তু বুঝে গেছে। ওই ছেলের মতো যে ছেলে সৌদি আরব গেছে, যায় মাকে ফোন করছে, আম্মা সৌদি আরবে সব খালি আরবি, সব আরবি, কিচ্ছু বাংলা নাই, একটা বাংলা বলছি খালি আজানটা বাংলাতে, কারণ বাংলাদেশের আজান যেরকম, যেই শব্দগুলা যে বাক্যগুলা বলে সেখানে সেগুলো বলে, তাহলে এগুলা বাংলা। তাহলে কোরআন একাডেমির যে আয়াতগুলো আমরা বুঝি একেবারে স্পষ্ট, এগুলো বাংলা। তাহলে এই আয়াতটা আল্লাহ কি বললেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে, আমি জিনকে, এই দুইটা জাতিকে আমি সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য বানাইছি। আল্লাহু আকবার। আর কোন উদ্দেশ্যকে সামনে রেখে আমি মানুষ আর জিন সৃষ্টি করি নাই, উদ্দেশ্য একটা, সেটা হলো কি? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। তাহলে ইবাদত কেমনে করব? আমার সম্মানিত ভাইয়া যারা আমরা ভিতরে আছে, একটু সামনের দিকে ছোট ছোট বসে, পিছনে আমাদের ভাইরা যাতে বসতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন কিসের জন্য? আপনারা একটা কথা বলবেন, ক্লাসে কথা না বললে স্টুডেন্টদের বুঝতেছে আমি কেমনে বুঝবো, কি মুরব্বীরা মনে কষ্ট নিছেন যে আমাদেরকে স্টুডেন্ট কইলো কেন? কেবল ফিরে স্টুডেন্টদের আদিয়েছেন মাশাআল্লাহ দেখেন সে কোন আমলে স্টুডেন্ট হয়েছেন স্কুল কলেজে পড়ছেন মাঝখানে কত বছর স্টুডেন্ট লাইফ নাই আবার আজকে স্টুডেন্ট লাইফে ফিরে আসছেন খুশির খবর না তবে এক জায়গায় একটু সমস্যা আছে ছাত্র যিনি টিচার উনি একটু আমাদের সাথে বয়স কম নাকি কারো ছেলের সমান কারো নাতির সমান টিচারটা একটু মুরব্বী হলে ভালো হতো ঠিক না ইনশাল্লাহ কতক্ষণ পরে মুরব্বী টিচার আসবে ইনশাল্লাহ কি বলেন ইনশাল্লাহ তাহলে এই ক্লাসে একটা কথা বলতে হবে তাহলে আমি মনে করবো যে আমার কথাটা আপনারা বুঝতেছেন তাহলে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করলেন কেন একমাত্র একমাত্র আবার বলে যাবেন একমাত্র ইবাদতের জন্য আচ্ছা এখন ইবাদত কেমনে করবেন ইবাদত করব কেমনে এই ইবাদত শেখানোর জন্য ইবাদতটা কেমনে করব এটা দেখা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর অসংখ্য নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন তারা আমাদেরকে দেখাই দিয়েছেন আল্লাহর ইবাদত কিভাবে করতে হয় আল্লাহর ইবাদতের একটা গুরুত্বপূর্ণ তরিকা পদ্ধতি সিস্টেম আম্বিয়া আলাইহিমুসসালাম আমাদেরকে দেখাই দিয়েছেন এই আল্লাহর ইবাদতটা বিভিন্ন পদ্ধতিতে করা হয় আল্লাহ পাক একজন মানুষকে যত কিছুর মালিক বানাইছেন সব কিছু আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন একজন মানুষ যত কিছুর মালিক সব কিছু ইবাদতের মাধ্যম এই জন্য মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত শরীরের এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন বানান নাই যেই অঙ্গ প্রত্যঙ্গটা আল্লাহর ইবাদতের কাজে লাগে না আপনি একটু বাড়িতে বসে চোখ বন্ধ করে দেখবেন মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু বানাইছেন এমন একটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন বানান নাই যেই অঙ্গ প্রত্যঙ্গটা আল্লাহর ইবাদতে লাগে না প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর ইবাদতে লাগে এরকম শরীরে একটা জিনিস পাইবেন না যেটার সাথে আল্লাহর ইবাদত নেই এখান থেকে শুরু করেন হাতের নখ আছে নখ নখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যুক্ত আছে আছেন কি ইবাদত বলেন দেখি ছাত্রদেরকে পরীক্ষা করতে হবে সব আমি বলে দিলে কেন হবে আপনারা কিছু বলা লাগবে না তাহলে নখের মধ্যে কি ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাই দিয়েছেন নখ এটা কাটতে হবে ছোট করতে হবে এই ছোট করাটা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যদি এটা ছোট না করে এক ইঞ্চি লম্বা করেন এটা ছোট করলেন না আপনি লম্বা করলেন তাহলেও আপনি কিন্তু একটা ইবাদত করছেন দুটাই ইবাদত কাটলেও ইবাদত লম্বা করলেও ইবাদত কিন্তু দুটা দুজনের ইবাদত যদি আপনি নখটা কাটেন ছোট করেন এটা হবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যদি আপনি এটাকে এক ইঞ্চি লম্বা করেন এটা হবে শয়তানের ইবাদত এটা হবে কার ইবাদত শয়তানের ইবাদত সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানী আদম আল্লা তা'বুদুশ শয়তান আল্লা তা'বুদুশ শয়তান খবরদার শয়তানের ইবাদত করিও না তাহলে আপনি নখ কাটলেও ইবাদত না কাটলেও ইবাদত কাটলে সেটা হবে আল্লাহর ইবাদত না কাটলে সেটা হবে শয়তানের ইবাদত আমাদের সমাজে শয়তানের ইবাদত করে আবার মানুষ তাকে জোর করে বানা দিয়ে আল্লাহর বলি দেখছে যে এরকম আল্লাহ বলি নখ একটা কিনছিলাম বা আমি এরকম আল্লাহর বলিও দেখছি বাংলাদেশে আপনারা দেখছেন নখ কাটা না নখ একটা এক ইঞ্চি লম্বা তারপরে ঘোপ কতগুলো একেবারে পর্যন্ত আসছে দাড়ি কতগুলো উস্কু ফুস্কু জট বেঁধে আছে চুল কতগুলো জট বেঁধে আছে গায়ের মধ্যে বস্তা সট গায়ে দিয়েছে আল্লাহ নাহজুবিল্লাহ শয়তানের ইবাদত শয়তানের ইবাদত করার কারণে আউলিয়া ও শয়তান হয়েছে কি হয়েছে শয়তানের ওলি হয়েছে আউলিয়া উল্লাহ হয় নাই আল্লাহর ওলি হয় নাই ওলি হয়েছে শয়তানের কিন্তু উল্টা আমরা মনে করি যে এটা আমার অলি হয়েছে। এই জাতীয় মানুষকে কেউ যদি আল্লাহর অলি মনে করে তার ইমান বেঁধে যাবে, কারণ আল্লাহর ইবাদত ছাড়া কোন ব্যক্তি আল্লাহর অলি হইতে যদি কেউ বিশ্বাস করে আল্লাহর ইবাদত ছাড়া শরীয়ত ছাড়া মারফত দিয়ে তরিকত দিয়ে হাকিকত দিয়ে আল্লাহর অলি হয়ে যাব তার ইমান বেঁধে যাবে, ইমানে চলে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর মাধ্যমে যে শরীয়ত নির্ধারণ করেছেন এই শরীয়তেই একমাত্র আল্লাহর অলি হওয়ার মাধ্যম। শরীয়তের বাহিরে পা দিয়ে হাত বাড়িয়ে আল্লাহর অলি হওয়া যায় না, শয়তানের অলি হওয়া যায়। তাহলে নখের মধ্যে আল্লাহর ইবাদত আছে, আঙ্গুলের মধ্যে আল্লাহর ইবাদত আছে, প্রত্যেকটা আঙ্গুলের সাথে আল্লাহর ইবাদত আছে, আছে না? কি ইবাদত? আঙ্গুলের করার মধ্যে তসবিহ ইবাদত আছে, আত্মাহিয়াতের মধ্যে আঙ্গুল এগুলোরে কেমনে রাখতে হয় সিস্টেম আছে না? বৈঠকের মধ্যে কেমনে রাখবেন আঙ্গুল, এটা কেমনে নড়াচড়া করবেন, প্রত্যেকটা আঙ্গুলের সাথে আল্লাহর ইবাদত জড়িত আছে। ওযু করার সময় কেমনে খিলাল করবেন, কেমনে এগুলো ধুইবেন, এটার মধ্যে ইবাদত আছে। আপনার হাতের তালুর মধ্যে ইবাদত আছে, হাতের পিঠের মধ্যে ইবাদত আছে, হাত বাঁধার সময় তালুটা কোথায় রাখবেন, পিঠটা কোথায় রাখবেন, এগুলোর নিয়ম কানুন আছে ইবাদতের। আপনার এই হাতের মধ্যে ইবাদত আছে, এখানে ইবাদত আছে, আপনার কাঁধের মধ্যে ইবাদত আছে, সালাম ফেরানোর সময় কোন দিকে তাকাবেন, দুই কাঁধের মধ্যে আল্লাহর ইবাদত আছে, এই দুই চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত নিহিত আছে, নামাজের মধ্যে কোন দিকে তাকাইবেন, দাঁড়ানোর মধ্যে কোন দিকে তাকাইবেন, রুকুর মধ্যে কোন দিকে তাকাইবেন, সেজদার মধ্যে কোন দিকে তাকাইবেন, বৈঠকের মধ্যে কোন দিকে তাকাইবেন, সালাম ফেরানোর সময় কোন দিকে তাকাইবেন, এই চোখগুলার কত রকমের ইবাদত, সুবহানাল্লাহ। এই কপালেরও ইবাদত আছে, এই মাথারও ইবাদত আছে, চুলগুলারও ইবাদত আছে, নারীরও ইবাদত আছে, গোপেরও ইবাদত আছে, ঠোঁটেরও ইবাদত আছে, জিহ্বারও ইবাদত আছে, দাঁতেরও ইবাদত আছে, আছে কি নাই? নামাজের মধ্যে কোরআনে কারিম তেলাওয়াত করবেন, তেলাওয়াতের সময় মাখরাজের দিকে খেয়াল রাখে রেখে তেলাওয়াত করতে হয়, ওই মাখরাজের কারণে আপনার জিহ্বা একবার উপরে তালুর সাথে লাগে, একবার নিচের দাঁতের সাথে লাগে, একবার মাড়ির দাঁতের সাথে লাগে, চারিদিকে ভিতরের অংশগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের আওতাভুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আপনার ভিতরে যতগুলো পাক আছে একটা পাক আল্লাহর ইবাদতের বাহিরে নেই। এভাবে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ব্রেন আপনার সব কিছু নিয়ন্ত্রণ করতেছে, আপনার প্রত্যেকটা ইবাদতের কন্ট্রোল এই ব্রেন থেকে হচ্ছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে তার আওতাধীন যা কিছু রেখেছেন সব কিছু বানিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহর ইবাদতের বাহিরে কিছু শরীরের ভিতরে একটা কালব আছে, কালব আছেন এ আপনাদের মনে নাই? কাল নাই কার কার? কাল আছে, রু আছে নি আপনাদের? রু নাই কার কার? জি সবার রু আছে আলহামদুলিল্লাহ। এখানে যারা মাহফিলে আছেন সবার রু আছে, সবার কালব আছে। আচ্ছা কাল থাকে কোথায়, কালবের স্থানটা কোথায়, কোন জায়গায় থাকে, মাথায় থাকে নাকি পেটে থাকে নাকি পায়ে থাকে? জি বুকের মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালকে দেখাইতে গিয়ে বুকের দিকে ইশারা করছে, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, ইউশিরু ইলা সদরিহি সালাতা মাররা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এই জায়গায়। তাহলে কাল থাকে তাকওয়া কালবের ভিতরে থাকে, তাহলে কাল কোথায়? কথা কয় না, রু নাই, কথা বলেন না কেন? তাকওয়া কোথায়? বুকের ভিতরে। বর্তমানে শোনা যায় মাঝে মাঝে কাল নাকি মাথার ভিতরে, শুনছেন আপনারা? আমি শুনছি এক জায়গায় একজন বলতেছে কাল বুকে থাকে না, কাল থাকে মাথায়। চিংড়ি মাছের মগজ আরেক জায়গায় থাকে, এটা জানেন তো? মুরব্বীরা জানেন, যারা চিংড়ি মাছ ধরছেন নদীর থেকে তারা জানেন চিংড়ি মাছের মগজটা একটু ভিন্ন জায়গায় থাকে। এই ভিন্ন জায়গায় থাকার কারণে লাভ দেয় সামনের দিকে, চলে যায় পিছনের দিকে। মানে ঠিক মতো একই জায়গায় না থাকার কারণে সে চিংড়ি মাছ লাভ দিতেছে সামনের দিকে, চলে যায় কোন দিকে, পিছনের দিকে। ঠিক একইভাবে যাদের কাল বুকে থাকে না, যাদের কাল মাথায় থাকে, তারা চিন্তা করে কোরআন বুঝতে চায় সামনের দিকে গিয়ে, কিন্তু লাভ দিলে সামনের দিকে না যায়, পিছনের দিকে চলে যায়। এই জন্য কোরআনে কারিমকে তারা সঠিকভাবে বুঝতে পারে না, তারা কোরআনে কারিমকে বুঝতে যায় মোতাজিলা হয়ে যায়। কোরআন বুঝতে গিয়ে তারা আকলকে প্রাধান্য দেয়, আকল দিয়ে হাদিস যাচাই করে, আকল দিয়ে কোরআন যাচাই করে, নুসুসের উপরে আকলকে তারা প্রাধান্য দেয়, কারণ তাদের কাল বুকে থাকে না, তাদের কাল নাকি মাথায় থাকে। এই জন্য বুঝতে গিয়ে উলট পালট হয়ে যায়। কিন্তু একজন মানুষের কাল থাকে কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্নাল জাসাদু মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কালব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, আপনাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা দরকার নাই, এই এলাকায় লাগে না মনে হয়, নাকি লাগে? আল্লাহ রাসূলের নাম যতবার শুনবেন ততবার বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা, তোমাদের শরীরের ভিতরে, প্রত্যেকের শরীরের ভিতরে, বডির ভিতরে একটা মুদগা আছে, গোষ্ঠের টুকরা আছে। ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, এই গোষ্ঠের টুকরাটা ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে যায়। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, এটার মধ্যে যদি গন্ডগোল দেখা দেয়, এটার মধ্যে যদি সমস্যা দেখা দেয়, তাহলে তার সব শরীরে সব জায়গায় সমস্যা দেখা দেয়। আলা ওয়াহিয়াল কালব, ওই জায়গাটা হলো কালব, ওই জায়গাটা হলো তাহলে আল্লাহ পাক কাল কেন বানাইছেন আবার বলেন, এই কালটা আল্লাহ পাক কেন বানাইছেন? যে আমার সম্মানিত মা বোনেরা, আপনারা একটু এগিয়ে বসেন, আপনাদের প্যান্ডেলের পিছনে জায়গা হচ্ছে না, একটু যতটুকু সম্ভব সামনের দিকে এগিয়ে বসেন। আমি যে কথাটা জিজ্ঞাসা করছি কিছু বলেন না দেখি, আল্লাহ পাক কাল বানাইছেন কি জন্য? ওরে সূত্র তো এক জায়গায় বলা হয়েছে যে আল্লাহ যা বানাইছেন সব ইবাদতের জন্য, তাহলে কাল বানাইছেন কি জন্য? সূত্র সব জায়গায় থেকে দরকার নাই, তো একটা শিখলে সব জায়গায় মিলে যাবে, সব জায়গায় সূত্র এটা প্রয়োগ করবেন। তাহলে আল্লাহ সুবহানাহু কাল বানাইছেন কি জন্য? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। এবার বলেন কাল দিয়ে কি কি ইবাদত করা যায়, কালবের মাধ্যমে কি কি ইবাদত? ওরে একটু বলতে পারেন জি, কালবের মাধ্যমে গুরুত্বপূর্ণ সবচেয়ে মূল ইবাদত যেটা ঈমান, ওই ঈমানটা হয় কালবের মাধ্যমে। ঈমানের জায়গা হলো কাল। ঈমান থাকে কোথায়? ঈমান থাকে কালবে। ঈমান হলো কালবি ইবাদত, এটা অন্তরের ইবাদত। ঈমানের মূল পয়েন্ট, মূল জায়গা, সেন্টার হলো কালবের মধ্যে, এটা কালবি ইবাদত, মনে রাখবেন। ঈমান তাকওয়া হলো কালবি ইবাদত, তাকওয়া হলো কালবি ইবাদত, তাওয়াক্কুল হলো কালবি ইবাদত, নিয়ত হলো কালবি ইবাদত। আপনারা যে মাহফিলে আসছেন আজকে, নিয়ত করে আসছেন? অনেকে নিয়ত করে নাই, কথা বলেন নাই। আপনারা তো মাহফিলে আসতেন, ওয়াজ মাহফিলে নিয়ত করে আসতেন না করে আসতেন? কেমনে করছেন? না ভাই, কোয়ান আজহাবা ইলাল মাহফিল ফি ভবানীপুর, এইভাবে নিয়ত করছেন না? কেমনে করছেন? নিয়ত করছেন অন্তরে, নিয়ত মুখে পড়েন নাই, নিয়ত পড়া লাগে না, নিয়ত করতে হয়, কারণ নিয়ত হল অন্তরের এবাদত, এটা কালবের এবাদত, কালবের এবাদত এটা কাল দ্বারা হয়, এই জন্য নিয়তের স্থান হইল কাল। তাহলে কালবের দ্বারা দেখেন কত এবাদত। মূল পয়েন্ট যেটা আমার আপনার ইমান, যেটা এই ইমানটা থাকে, ইমানের অবস্থান, ইমানের স্থান হইল কাল। এই কালবের ভিতরে যেমন ইমান থাকে, ইমানের আবার রোগেও ধরে। আমার আপনার শরীরে কত রকমের রোগ হয়, ইমানের রোগ হতে পারে না? ইমানের রোগ হয়, কার কার ইমান অসুস্থ হয়েছে, কয়বার ডাক্তারের কাছে গেছেন আবার শুনি, আপনাদের ইমান অসুস্থ হয়েছে, ডাক্তারের কাছে গেছেন চিকিৎসা করার জন্য, এরকম কারো ঘটছে? তো সবার ইমান সুস্থ, ইমান তো কারো কোনোদিন অসুস্থ হয় নাই। ইমান অসুস্থ হয়, ইমানের অনেকগুলো রোগ আছে, বড় বড় রোগ। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল বাকারার শুরুর দিকে বলে দিচ্ছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদাহ, তাদের অন্তরের ভিতরে রোগ ব্যাধি ঢুকেছে, রোগ ব্যাধি আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই রোগ ব্যাধিকে আরো বাড়াই দিছেন। তাহলে মানুষের অন্তরে রোগ হয়, এই রোগটা ইমানি রোগ। ইমানি রোগের কয়েকটা রোগের নাম বলেন, কি কি রোগ হয় ইমানের? এক নম্বর ইমানের রোগ হয় কুফর, এক নম্বর বড় রোগের নাম কি? কুফর। আরেকটা ইমানি রোগের নাম হল শিরক, আরেকটা ইমানি রোগের নাম হল বিদআত, আরেকটা ইমানি রোগের নাম হল নেপাক, আরেকটা ইমানি রোগের নাম হল জাইক, আরেকটা ইমানি রোগের নাম হল শাক। এই ছয়টা বড় বড় রোগের নাম মনে রাখবেন, আরো ছোট ছোট অনেক রোগ আছে, তা আরগুলো অত অসুবিধা নাই, রোগে ধরলে তাড়াতাড়ি মোটামুটি সুস্থ হওয়া যায়, কিন্তু এই রোগগুলো ধরলে একেবারে ইমানকে সর্বনাশ করে ছাড়ে। এই জন্য এই রোগগুলা থেকে সবসময় সতর্ক থাকতে হবে। এক নম্বর কি বলে গেছে, রোগের নামে মনে নাই, এক নম্বর উপর, দুই নম্বর শিরক, তিন নম্বর বিদআত, চার নম্বর নেফাক, পাঁচ নম্বর জাইক, ছয় নম্বর শাক। মাশাআল্লাহ স্টুডেন্ট, অনেক মেধাবী স্টুডেন্ট, অনেকে একবার শুনি আলহামদুলিল্লাহ মুখস্থ হয়ে গেছে। তাহলে রোগ হইল কয়টা? অনেকগুলা রোগ, তবে ছয়টার নাম বলছি। এই ছয়টা এত মারাত্মক রোগ, আল্লাহ পাক কুফর সম্পর্কে বলেন সূরা আল মায়েদার পাঁচ নম্বর আয়াত। কুফরের রোগটা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুফরের রোগটা এত মারাত্মক, ওয়ামাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাই ইয়াকফুর বিল ঈমানি, কোন লোক যদি ঈমান আনার পরে কুফরি করে, ফাকাদ হাবিতা আমালুহু, তার সমস্ত আমল সাথে সাথে নষ্ট হয়ে যায়, ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে লোকটা ক্ষতিগ্রস্ত মানুষের অন্তর্ভুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ, না নাউযুবিল্লাহ। বাংলাদেশে এমন অনেক ব্যাকল শ্রোতাও আছে, সম্মানিত ব্যাকল শ্রোতা, কিরকম সম্মানিত ব্যাকল শ্রোতা, হুজুর বলতেছে শুনেন আমি কিন্তু মা ফাতেমার স্বামী, এইরকম যে লোক কয় তার কি করা দরকার? জুতা মারা দরকার, জুতা দিয়ে পিটানো দরকার। আর ব্যাকল সম্মানিত ব্যাকল শ্রোতারা কি কয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দেখো আমাদের হুজুর মা ফাতেমার স্বামী হয়ে গেছে, এইরকম ব্যাকল শ্রোতা বাংলাদেশে আছে, আছে না? হুজুরে কয় আর সে আজিমে গেলে আমার মুরিদেরা দেখে আল্লাহ আমার সুরতে বসে দিছে, মুরিদে কয় কি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার, নাউযুবিল্লাহ। কত বড় ব্যাকল গাধা শ্রোতা। এই জন্য শ্রোতারা কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হবে, কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হবে, কোন জায়গায় আল্লাহু আকবার বলতে হবে, এটা তো জানতে হবে নাকি? আর সব জায়গায় খালি সুবহানাল্লাহ, সব জায়গায় ইন্না লিল্লাহ, সব জায়গায় নাউজুবিল্লাহ, এটা বললে তো চলবে না। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম, কুফর এমন একটা মারাত্মক রোগ, এই রোগে ধরলে সমস্ত আমল সাথে সাথে বরবাদ হয়ে যায়, এমনকি আখিরাতের রোগটা ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত হয়ে যায়। কি মারাত্মক, কি কঠিন এক রোগের নাম কুফর। তৃতীয় একটা রোগের নাম বলছি শিরক। এই রোগটা এত মারাত্মক, এত কঠিন রোগ, যেই রোগে ধরলে তার সমস্ত আমল আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দেন। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালুক। আমি আপনার উপরেও ওহী নাযিল করেছি, আপনার পূর্ববর্তী সকল নবীদের উপরেও এই ওহীটা নাযিল করেছি, লাইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালুক, যদি শিরক কর তোমার সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে। কাদেরকে বলছেন? নবীদেরকে বলছেন। নবীদের আমলটা কেমন? নবীদের আমলটা হল মহাসাগরের মতো, আটলান্টিক মহাসাগরের মতো, প্রশান্ত মহাসাগরের মতো, যেটার কোন কূল কিনারা নাই। আমাদের আমলটা হল কুয়ার মতো, আমাদের আমলটা হল এক ফোঁটা সামান্য। আম্বিয়া আলাইহিমুস সালামের যে আমল মহাসাগরের মতো আমল, শিরিকের রোগটা এত বিষাক্ত, শিরিকের বিষটা এত কঠিন বিষ, আটলান্টিক মহাসাগরের মাঝখানে যদি এক ফোঁটা শিরকের বিষ ফেলে দেওয়া হয়, পুরো আটলান্টিক মহাসাগরের পানি বিষাক্ত হয়ে যায়, এত মারাত্মক বিষাক্ত। আল্লাহ পাক এর জন্য নবীদেরকে লক্ষ্য করে বলতেছেন, আমার নবীরা তোমাদের আমল কিন্তু মহাসাগরের মতো, দুনিয়ার সমস্ত উম্মত কিয়ামত পর্যন্ত যা আমল করবে নবী সাল্লাল্লাহু আলাইহি আমল তার থেকে বেশি, কারণ এই আমলগুলো তো সব যোগ হয়ে গেছে। অতিরিক্ত আবার নবী সাল্লাল্লাহু আলাইহি নিজের আমল আছে না? এইরকম মহাসাগরের মতো আমল, একটা শিরকের বিষ পড়লে সমস্ত আমল নষ্ট হয়ে যায়। এই রোগটা দেখেন ক্যান্সারের চেয়ে মারাত্মক এক ধরনের রোগ, ইমানি রোগ। এমনকি এই শিরকের রোগে ধরলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দেন। সূরা আল মায়দা 72 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহুল জান্নাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন শিরক করলে তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দেন। নাউযুবিল্লাহ। কি মারাত্মক রোগ, এই রোগ হলে জান্নাত হারাম হয়ে যায়, ওয়ামাওয়াহুম নার, তার ঠিকানাটা হয়ে যায় জাহান্নাম। এত মারাত্মক কঠিন এক রোগ শিরক। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে সব গুনাহ মাফ করে দেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ পাক কোরআনে কারিমে কয়েক জায়গায় আয়াতটা বলছেন, ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তোমার সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমার শিরকের গুনাহ কোনোদিন মাফ করবেন না। শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। তাহলে এই মারাত্মক রোগটার নাম হল শিরক। তিন নম্বর মারাত্মক রোগ কি বলছি? বেদাত। বেদাতটা এমন কঠিন এক মারাত্মক রোগ, এই বেদাত করলেও এই রোগে ধৈর্য জাহান্নামে যেতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। বেদাত ডাইরেক্ট জাহান্নামে নেয় না, আস্তে আস্তে আস্তে আস্তে জাহান্নামের রাস্তাগুলো ক্লিয়ার করে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটাকে ডাইরেক্ট বলেন নাই যে বেদাত জাহান্নামে নিবে, কয়েকটা স্তর কয়েকটা ভাগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেদাতের কথা বলছেন। যে সম্মানিত ভাইয়েরা এইদিকে একটু জায়গা আছে আমাদের এই বাম দিকে, তো ভাইয়েরা সামনের দিকে চলে আসেন, যেখান দিয়ে যেখান দিয়ে জায়গা আছে ওখান দিয়ে একটু এগিয়ে এগিয়ে বসেন। জি, তো এই দিকে বসলে আমাদের পিছনে ভাইয়েরা বসতে পারবেন, আর মা বন্ধের ওখানেও জায়গা হচ্ছে না, একটু কষ্ট করে সামনের দিকে চলে আসেন, তাহলে সবাই সুবিধা হবে। আমরা বারবার যাতে বলতে না হয়, মাঝখানে আলোচনার মাঝখানে বলতে গেলে ডিস্টার্ব হয়, তো একবারেই আপনারা একটু সামনের দিকে নড়ে চড়ে বসে ঠিক করে পেলাম, তাহলে আর বারবার বলা লাগবে না। একটু এই দিকে চলে আসেন, কিছু ভাই এই দিকে সামনের দিকে চলে আসেন। যেই বিষয়টি আমরা বলতেছিলাম বেদাত, এই বিদাতটা মানুষকে আস্তে আস্তে জাহান্নামে যাওয়ার রাস্তাগুলো সুগম করে দেয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ। নতুন কোন জিনিস সৃষ্টি হলে প্রথমে বেদাত হয়, ওয়া কুল্লু বিদআতিন দালালা, সমস্ত বেদাত হলো গোমরাহী দালালা। সেই বেদাত সুন্দর হইলেও দলালা, অসুন্দর হইলেও দলালা, হাসানা হইলেও দলালা, সাইয়্যা হইলেও দলালা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বেদাতিন, কুল্লু বেদাতিন মানে কুল্লু বেদাতিন হাসানাতিন ওয়া কুল্লু বেদাতিন সাইয়্যাতিন। যত রকমের হাসানা সাইয়্যা যত বেদাত আছে, এই সমস্ত বেদাত হল দলালা। আর সমস্ত দলালা মানুষকে জাহান্নামে নিয়ে যায়। তাহলে বেদাত আস্তে আস্তে শিরকের পক্ষে সুগম করে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, সূরা আন-নিসার 115 নম্বর আয়াত, فَلْيَحْذَرِ الَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَنْ تُصِيبَهُمْ فِتْنَةٌ। এটা হলো সূরা আন-নূরের 63 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, فَلْيَحْذَرِ الَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَنْ تُصِيبَهُمْ فِتْنَةٌ। আমার রাসূলের নির্দেশের খেলাফ বিদআত করা থেকে তোমাদেরকে সতর্ক থাকা উচিত, কারণ আম তুসিবাহুম ফিতনা, বেদাত করতে করতে ওই বেদাত একসময় তোমাদেরকে ফিতনার মধ্যে নিপতিত করবে। এই ফিতনা মানে হলো শিরক, এই ফিতনা মানে শিরক। বেদাত করতে করতে বেদাত একসময় মানুষকে শিরকের দিকে নিয়ে যায়, কারণ যখন সে সুন্দর দেখলেই সে মনে করে এটা ভালো জিনিস, কারণ বেদাত তো সুন্দর হবেই, অসুন্দর হইলে তো মানুষ আর এটা আমলে করবে না, এটা গ্রহণে করবে না। এই জন্য নকল জিনিস, দুই নম্বর জিনিস সুন্দর হইতেই হয়, এটা সুন্দর হইতে বাধ্য, কারণ সুন্দর না হইলে তো মানুষ এটা কিনবে না, এটা খাইবে না, এটা বাজারে চলবে না। এই জন্য বেদাত বাহ্যিকভাবে দেখতে খুব সুন্দর হয়, এই সুন্দর যদি দেখলেই যদি গ্রহণ করতে হয় তাহলে রাস্তাঘাটে আর সুন্দর চলতে পারবে না। যখনই রাস্তাঘাটে সুন্দর চলতে পারবে না, তখন ওই সমাজে খুন দর্শন বিভিন্ন রকমের অপরাধ বিস্তার লাভ করে সমাজে। এই জন্য বেদাত করতে থাকলে, বেদাতের রাস্তা সুগম হইলে আস্তে আস্তে শিরকের রাস্তা সুগম হয়ে যায়। বেদাত কয়েক রকমের হয়, আকীদার বেদাত হয়, আমলের বেদাত হয়, মুআমালাতের বেদাত হয়, আখলাকের বেদাত হয়, তারপরে যে বেদাত বিভিন্ন রকমের বেদাত, আকীদার বেদাত, আমলের বেদাত, মুআমালাতের বেদাত, আখলাকের বেদাত, যত রকমের বেদাত, সেটা আকীদার হোক, আমলের হোক, ইবাদতের হোক, মুআমালাতের হোক, সমস্ত বেদাতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? দালালা, সমস্ত বেদাতই হল গোমরাহী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি এমন কোন আমল করে যেই আমল আমি করি নাই, আমার সাহাবীরা করে নাই, এরকম আমল করলে ফাহুয়া রাদ্দুন, এই আমল বাতিল হয়ে যায়, প্রত্যাখ্যাত হয়ে যায়। তাহলে বেদাত যদি কেউ করে, বেদাতের রোগে যদি কাউকে ধরে, এটাও তার ঈমান আমল আকীদা সব বিনষ্ট করে দেয়, এটাও একটা মারাত্মক রোগ। চার নম্বর বলছি নেফাক, মুনাফিকের রোগ। কারো যদি অন্তরের ভিতরে মুনাফিকি লুকায়িত থাকে, বাহ্যিকভাবে ইমানের প্রকাশ করে, এই মুনাফিকের রোগটা নেফাকের রোগটাও তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। এই নেফাকটা, মুনাফিকিটা, এটাও একটা বড় ধরনের রোগ। চার নম্বরে গেল কি নেপাক, তা একটা বড় ধরনের কি কথা বলে না, ইমানি রোগ। পাঁচ নম্বর রোগের নাম বলছে কি, বলে গেছেন পাঁচ নম্বর কি রোগের নাম বলছি, জাইক। জাইক মানে হল বক্রতা, বাঁকা হয়ে যাওয়া। আল্লাহ পাক আমাদেরকে কোরআনে কারিমে দোয়া শিখেছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াটা আমরা বিভিন্ন সময় বেশি বেশি পড়ি দোয়াটা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই রোগটার বর্ণনা দিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা। রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে আমাদের অন্তরগুলোকে বাঁকা করে দিও না, বক্র বানায় দিও না। লা তুযিগ কুলুবানা, আমাদের অন্তরগুলোকে বাঁকা করে দিও না। এই অন্তর বাঁকা হয়ে যাওয়া, এটা একটা বড় রোগ, ইমানি রোগ। শাক সন্দেহ, সন্দেহ একটা ইমানি রোগ। কারো যদি সন্দেহের রোগে ধরে, দেখবেন যে সব কিছুর মধ্যে সন্দেহ, সব কিছুর মধ্যে সন্দেহ, ওজুর মধ্যে সন্দেহ, গোসলের মধ্যে সন্দেহ, নামাজের মধ্যে সন্দেহ, এভাবে প্রত্যেকটা আমলের মধ্যে তার সন্দেহ, আর সন্দেহ সন্দেহ হয়ে যায় না, এটাও একটা গুরুত্বপূর্ণ ইমানি রোগ। তাহলে মানুষকে, প্রত্যেক মুমিনের ঈমানকে বিভিন্ন রোগে আক্রান্ত করতে পারে। এজন্য আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে যে আমার ঈমানটা যাতে বিশুদ্ধ থাকে, এই জাতীয় যতগুলো রোগ আছে সবগুলো রোগ থেকে। এজন্য খেয়াল রাখতে হবে, রোগে যদি ধরে ফেলে কোন কারণে, এই রোগগুলার কোন একটা রোগে আক্রমণ করে ফেলছে, ধরে ফেলছে, তখন কি করবেন, সাথে সাথে ওই রোগটার চিকিৎসা করে, তাওবা করে ওই রোগ থেকে ফিরে আসতে হবে, ওই রোগটাকে সংশোধন করে নিতে হবে। কিন্তু এইরকম গোড়ামি করে বসে থাকা যাবে না, না আমার এটা ঠিক আছে, সেরেক করলেও ঠিক আছে, কুফর করলেও ঠিক আছে, বেদাত করলেও ঠিক আছে, নেফাক হলেও ঠিক আছে, এইরকম ঠিক মনে করে বসে থাকা যাবে। আমার সম্মানিত ভাই ও বোনেরা, এই রোগগুলোর বিস্তারিত ব্যাখ্যা করতে গেলে অনেক দীর্ঘ সময়ের দরকার। এখান থেকে একটা রোগের কঠা বলছি আমরা, শীত, একটা ভয়াবহ রোগের নাম হলো কি, শীত। এই শীতেরও আবার এত বেশি চাষাবাদ, এত বেশি প্রজনন আমাদের এই দেশে হয়, বাংলাদেশে হয়, যেগুলো একে একে যদি আমরা শীতের বর্ণনা দিতে থাকি, সারা রাত বর্ণনা দিলে শীতের বর্ণনা শেষ হবে না। কারণ বাংলাদেশে সেরে একটা দুটা তিনটা চারটা পাঁচটা না, এক এক এলাকায় এক এক জনপদে এক এক অঞ্চলে এক এক ধরনের শীত, বিভিন্ন ধরনের শীত, আকীদার শীত, আমলের শীত, বিভিন্ন ধরনের শিরকের শীত, শিরকের শীত, সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে এই শিরকের বিস্তার ঘটে আছে। এই শিরকগুলোর মধ্য থেকে আমরা দুই একটা শিরকের শুধু বর্ণনা দিব। একটা মারাত্মক শীত, ওসিলার শীত, কিসের শীত, ওসিলার শীত বুঝেন, ওসিলার শীত, ওসিলার শীত অনেক ব্যাপক। কোরআনে কারিমে একটা আয়াত আছে, সূরা আল মায়েদার 35 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ওয়াসিলা শব্দটি ব্যবহার করেছে। সূরা আল মায়েদার 35 নম্বর আয়াত, আল্লাহ পাক এখানে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানে একটা বাক্য বলছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, বাস কোরআনে ওসিলার দলিল পাওয়া গেছে। যখনই আপনি কারো সামনে এই আয়াতটা তেলাওয়াত করবেন, যখন এই আয়াতটা তেলাওয়াত করে দিবেন, কোন ব্যাখ্যা তাফসীর আর কিছু দরকার হবে না, শুধু বলবেন যে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, বা সে মনে করবে দেখো আল্লাহ পাক কোরআনে কারিমে ওসিলা ধরতে বলছে, আল্লাহ পাক কোরআনে ওসিলার কথা তো আল্লাহই বলছে, তাহলে ওসিলা না ধরলে নাজাত নাই, ওসিলা না ধরলে আল্লাহকে পাওয়া যাবে না, ওসিলা না ধরলে কিয়ামতের দিন আল্লাহর কাছে শাফাত পাওয়া যাবে না। কি আপনারা দেখি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ কিছুই কর না। এই আকীদা, এই বিশ্বাস যারা পোষণ করে, এটা শিরকি আকীদা, কুফরি আকীদা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাইতে হলে উসিলা লাগবে, আল্লাহর নিকটবর্তী হইতে হলে উসিলা লাগবে, কিয়ামতের ময়দানে শাফাআত পাইতে হলে উসিলা লাগবে, আল্লাহর কাছে কোন দোয়া কবুল হইতে হলে কারো ওলির আউলিয়ার উসিলা লাগবে। এই জাতীয় আকীদা, এই জাতীয় চিন্তা চেতনা পোষণ করাটা কি শিরক। এই জাতীয় চিন্তা চেতনা যদি কেউ পোষণ করে, তাহলে বুঝতে হবে যে তার ঈমানের ভিতরে কিসে ধরছে, রোগে ধরছে। তার ঈমানের মধ্যে রোগ, কঠিন ধরনের শিরকি রোগ এবং বক্রতার রোগে তাকে আক্রমণ করেছে, তাকে বক্রতার রোগে ধরে গেছে। এজন্য সে কোরআনে কারিমের আয়াতকে যেভাবে বোঝা দরকার ছিল সেইভাবে সঠিকভাবে না বুঝে কোরআনে কারিমের আয়াতকে সে বিকৃতভাবে, অন্যভাবে, নিজের ইচ্ছা মতো মন গড়া বুঝে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যে আয়াতটা বলছেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে পাওয়ার জন্য বা সুপারিশ পাওয়ার জন্য আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য উসিলা গ্রহণ করতে উসিলা ধরতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। এই আয়াতে কারিমার যতগুলো তাফসীর আছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যত তাফসীর আছে প্রত্যেকটা তাফসীরে এই আয়াতে কারিমার ব্যাখ্যায় তাফসীরে লেখা হয়েছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এটার অর্থ হল ওয়াতলুবুল কুরবাতা ইলাইহি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য পাওয়ার জন্য আল্লাহর বেশি বেশি আনুগত্য কর। আল্লাহর আনুগত্যটা ওয়াসিলার অর্থ হল কুরবা, এই কুরবার মাধ্যম হল মিনাত তাআত, আল্লাহর আনুগত্যের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদাররা আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ। এই ভয়টা কিভাবে করবে? এই ভয়ের জন্য ফরজ ইবাদত গুলো ওয়াজিব ইবাদত গুলো সঠিকভাবে করো, আর হারাম থেকে কবিরা গুনাহ থেকে দূরে থাকো, বিরত থাকো। এটার নাম হল ইত্তাকুল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই শুধু ফরজ ইবাদত করা হারাম থেকে বিরত থাকা এটাই শুধু যথেষ্ট নয়, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এর সাথে বেশি বেশি করে নফল ইবাদত করো। শুধু ফরজ নামাজ আদায় করে বসে থাকিও না, সুন্নত নামাজ নফল নামাজ বেশি বেশি আদায় করো, তাহাজ্জুদ আদায় করো, ইশরাক আদায় করো, সালাতুদ দোহা আদায় করো। শুধু রমাদান মাসে ফরজ সিয়াম পালন করে বসে থাকিও না, বছরে বিভিন্ন সময়ে যে সুন্নত সিয়াম গুলো আছে সেগুলো পালন করো, প্রতি সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করো, চন্দ্র মাসের ১৩ ১৪ ১৫ তারিখে সিয়াম পালন করো, এগুলা হলো ওয়াক্তাগু ইলাইহিল ওয়াসিলা। শুধু যাকাত আদায় করে বসে থাকিও না, বেশি বেশি নকল সদাকা করো, আল্লাহর রাস্তায় দান সদাকার পরিমাণ বাড়াই দাও, এটা হলো ওয়াক্তাগু ইলাইহিল ওয়াসিলা। জীবনে একবার হজ করা ফরজ, হজ করেছ এরপরে সারা জীবন আর হজ করবা না, কিন্তু তাই বলে ওমরাও করবা না এরকম করিও না, মাঝে মাঝে গিয়ে ওমরা করো তৌফিক থাকলে, এটা হলো ওয়াক্তাগু ইলাইহিল ওয়াসিলা। এইভাবে ফরজ ইবাদতের পাশাপাশি যত নকল ইবাদত বন্দেগি আছে এই নকল ইবাদত বন্দেগি বেশি বেশি করো, ইত্তাকুল্লাহর সাথে ওয়াক্তাগু ইলাইহিল ওয়াসিলা। ইত্তাকুল্লাহ মানে ফরজ ইবাদত করো, কোন ফরজ ইবাদত ছেড়ে দিও না, পাশাপাশি ওয়াক্তাগু ইলাইহিল ওয়াসিলা, শুধু ফরজ ইবাদত করে বসে থাকিও না, নকল ইবাদতও বেশি বেশি করার জন্য চেষ্টা করো। ইত্তাকুল্লাহ হলো হারাম কাজ থেকে বিরত থাকো, আর ওয়াক্তাগু ইলাইহিল ওয়াসিলা মানে হলো মাকরুহ কাজ থেকেও বিরত থাকো, শুধু হারাম থেকে বিরত থেকে বসে থাকিও না, মাকরুহাত যে সকল কাজ আছে আমল আছে সেগুলো থেকেও বিরত থাকো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বোঝাতে চেয়েছেন যে তুমি শুধু সফল হওয়ার জন্য লাআল্লাকুম তুফলিহুন হওয়ার জন্য শুধু ফরজ ইবাদতকে যথেষ্ট মনে করিও না, ওয়াক্তাগু ইলাইহিল ওয়াসিলা, বেশি বেশি নফল সুন্নত মুস্তাহাব কাজও করতে থাক। কিন্তু এটাকে আমরা বানিয়ে নিয়েছি যে ফরজ ইবাদতের সাথে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য উসিলা তালাশ করবে। আর সেই উসিলা কি? সেই উসিলা আমরা বানিয়ে নিয়েছি যে কোন ব্যক্তিকে ধরো, কোন ওলিয়াকে ধরো, কোন মানুষকে ধরো, কারণ না ধরলে তুমি আল্লাহর নিকটবর্তী হতে পারবে না। এই যে চিন্তা চেতনাটা, এই চিন্তা চেতনাটা ছিল মুশরিকদের চিন্তা চেতনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের সূরা আয-যুমারের 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, ওয়াল্লাযীনা তাখাযু মিন দূনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে আউলিয়া হিসাবে গ্রহণ করে, তাদের বন্ধু হিসাবে, অভিভাবক হিসাবে গ্রহণ করে, তারা বলে যে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এদেরকে একমাত্র নিজেদের মাবুদ হিসাবে গ্রহণ করি, এবাদত করি, এজন্য যে এরা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে, আল্লাহর কাছে পৌঁছাই দিবে। ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এরা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে, কারণ এরা আল্লাহর মুকাররাবীন, এরা আল্লাহর নিকটে পৌঁছে গেছে। যারা আল্লাহর নিকটে পৌঁছে গেছে, আল্লাহর আশেপাশে থাকে, তারা আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছাই দেবে। এই যে চিন্তা চেতনাটা, আল্লাহ পাক এটাকে মুশরিকদের চিন্তা চেতনা হিসাবে উল্লেখ করে। এর সাথে আরেকটা চিন্তা চেতনা যে কিয়ামতের ময়দানে এরা আমাদের জন্য সুপারিশ করবে, শাফাআত করবে। এই জন্য দেখা যায় বাংলাদেশে বিভিন্ন জন আমাদেরকে প্রলোভন দেখা যে আমাদের এখানে চলে আসেন, আমরা কিন্তু টিকেট বুকিং দিচ্ছি, কেউ ট্রেন ভাড়া করে রেখেছি, কেউ বাস ভাড়া করে রেখেছি, কেউ বিশাল বিশাল জাহাজ ভাড়া করে রেখেছি, কেউ বিভিন্ন ধরনের যানবাহন ভাড়া করে করে রেখে দিয়েছি, আপনারা এখানে আসেন, এসে আমাদের থেকে টিকিট কিনে নিয়ে যান, টিকিট বুকিং দেওয়া আছে। তাহলে এই বুকিংটা কিসের জন্য? শাফাআতের জন্য, সুপারিশের জন্য, যে এরা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে শাফাআত করবে, সুপারিশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে এই জাতীয় আকীদা, এই জাতীয় চিন্তা চেতনা যারা পোষণ করে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুরুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলা ইশফাআউনা ইনদাল্লাহ, এরা এদের ইবাদত এজন্য করে যে তারা জানে যে এরা তাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, কিন্তু তারপরেও এগুলোর ইবাদত করে এজন্য যে তারা মনে করে যে হাউলাই সুফাআনা ইনদাল্লাহ, এরা আল্লাহর কাছে আমাদের জন্য শাফাআত করবে, সুপারিশ করবে। সুপারিশের আশায় এদের জন্য গরু ছাগল খাসি নিয়ে যায়, সুপারিশের আশায় বিভিন্ন ধরনের নজর নিয়াজ মান্নত নিয়ে যায়, সুপারিশের আশায় কোটি কোটি টাকা পয়সা নিয়ে যায়। তাহলে এই সুপারিশের আশায় কাউকে মাধ্যম বানানো, মধ্যস্থতাকারী বানানো, এটা কি? আল্লাহর কাছে দোয়া করলে কোন ব্যক্তির মাধ্যম ছাড়া আল্লাহ দোয়া কবুল করবেন না। এই জাতীয় চিন্তা চেতনা পোষণ করা, এটা কি যে দোয়া করতে গেলেও উসিলা লাগে, দোয়া করতে গেলেও মাধ্যম লাগে, এইরকম চিন্তা চেতনা পোষণ করা এটাও সে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে গেলে কোন রকমের মাধ্যম মধ্যস্থতাকারী প্রয়োজন হয় না। আল্লাহ পাক কোরআনে কারিমে সরাসরি অসংখ্য জায়গায় বলছেন, ওয়াইজা সালাকা ইবাদি আননি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ্দারি ইযা দাআন। বান্দা যখন আপনার কাছে জিজ্ঞাসা করে আপনি বলে দিন ফাইন্নি করিব, আমি তার অতি নিকটেই থাকি, আমি তার একেবারে নিকটে, আমার শ্রবণ শক্তি সর্বত্র বিরাজমান। যখন সে আমাকে ডাক দিবে, উজিবু দাওয়াতাদ্দারি, যখন সে আমাকে ডাক দে আমার কাছে দোয়া করে, আমি সাথে সাথে তার দোয়াটা শুনি। সুবহানাল্লাহ, তার ডাকে, তার আহ্বানে, তার দোয়ায় আমি সাথে সাথে সাড়া দিই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া সাথে সাথে কবুল করেন, সরাসরি শুনেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার জন্য মাঝখানে কোন মধ্যস্থতাকারীর কোন প্রয়োজনীয়তা নাই। আল্লাহ পাক কোরআনে কারিমে আরো অনেক জায়গায় বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদ্রুনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলতেছেন তোমরা আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে দোয়া সরাসরি সাড়া দিই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে গেলে, আল্লাহ সুবহান ওয়া তাআলাকে ডাকতে গেলে কোন বিশেষ ব্যক্তির মাধ্যম আল্লাহ জিকির করতে গেলে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে গেলেও কোন মধ্যস্থতাকারীর মাঝখানে প্রয়োজন হয় না। বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে, বান্দা আল্লাহ পাক যেভাবে জিকির গুলো শিখিয়েছেন সেভাবে বান্দা সকাল সন্ধ্যা ফরজ সালাতের পরে ঘুমানোর সময় বিভিন্ন সময় আল্লাহর এই জিকির গুলো করবে। কিন্তু এই জিকির গুলো করার জন্য বান্দার কোন মধ্যস্থ থাকারের কোন মাঝখানের কারো প্রয়োজনীয়তা নেই। কেউ যদি জিকির করতে গিয়ে মাঝখানে জিকিরের নিয়ত করে, আমি আমার কালবের তরফ মোতাবজ্জা আছি, আমার কলব আমার পীরসাহেব হুজুরের কলবের দিকে মোতাবজ্জা আছে, আমার পীরসাহেব হুজুরের কলব বিভিন্ন জনের কলবের মধ্য দিয়ে, আরো বিশ জন তিরিশ জনের কলবের মধ্য দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবের দিকে মোতাবজ্জা আছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলব আল্লাহর দিকে মোতাবজ্জা আছে, এই যে মাঝখানে আল্লাহ পর্যন্ত পৌঁছতে তিরিশ চল্লিশ পঞ্চাশ জনের মাধ্যম, কয়েকজনের কলবের মাধ্যম হয়ে জিকিরের ফয়েজ, এই জাতীয় জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম আমাদেরকে শিক্ষা দেন না। তাহলে বোঝা যায় যে আল্লাহর যত ইবাদত, যত জিকির, সমস্ত ইবাদত, সমস্ত জিকির করার জন্য মাঝখানে কোন মধ্যস্থতাকারীর কোন প্রয়োজনীয়তা নেই। এজন্য বাংলাদেশের অসংখ্য মুসলিম ভাই বোন আজকে আমরা সমাজে দেখি যে উসিলার শিরকে লিপ্ত আছে, মনে করে যে উসিলা ছাড়া কাউকে না ধরলে নাজাতের সম্ভাবনা নাই, আর শয়তান তাদেরকে উস্কানি দেয়, শোনো এখানে কুমিল্লা কোর্টে তোমার বিচার চলবে, তুমি তোমার পক্ষ থেকে উকিল নিয়োগ দাও নাই, তুমি কি সরাসরি মামলার তুমি মোকাবেলা করতে পারবা? ভোটে গিয়ে কি তুমি তোমার পক্ষে সরাসরি কথা বলতে পারবা? তুমি কথা বলতে গেলে সেখানে তোমার মাধ্যম লাগবে, উকিল নিয়োগ দিতে হবে, আইনজীবী নিয়োগ দিতে হবে, ব্যারিস্টার নিয়োগ দিতে হবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমার বিচার হবে। সেখানেও যদি তুমি কোন আইনজীবী ছাড়া বিচার, তুমি ব্যারিস্টার নিয়োগ দেওয়া ছাড়া, উকিল ছাড়া তুমি যদি চলে যাও, তো তোমার অবস্থাটা কি হবে? এটা মানুষের অন্তরে শয়তান এই বুদ্ধিটা মানুষের ভিতরে ঢুকা যে কিয়ামতের ময়দানে তোমার বিচার আচারের জন্য তোমার উকিল নিয়োগ দেওয়া দরকার, ব্যারিস্টার নিয়োগ দেওয়া দরকার। এজন্য আল্লাহর বান্দারা দেখেন নিজের পকেটের কোটি কোটি টাকা খরচ করিও উকিল নিয়োগ দেওয়া নিয়ে, ব্যারিস্টার নিয়োগ দেওয়া নিয়ে ব্যস্ত থাকে এবং খুঁজতে থাকে কোন জায়গায় বড় উকিল পাওয়া যাবে, কোন জায়গায় বড় ব্যারিস্টার পাওয়া যাবে, কোন জায়গায় গেলে বড় আইনজীবী পাওয়া যাবে, এরকম খুঁজতে থাকে, খুঁজে খুঁজে আইনজীবী নিয়োগ দেবে। কেয়ামতের দিন যাতে তার বিচার আচারের সময় এই আইনজীবী তার পক্ষে, তার মামলার পক্ষে লড়তে পারে। তাহলে আল্লাহর বিচার আর দুনিয়ার কোর্টে যেই বিচার আচার হয়, দুই বিচার আচার এক না, দুই বিচারের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। কারণ দুনিয়ার যে বিচারটা হয়, এই বিচারে বিচারক আমি যে অপরাধ করেছি এই অপরাধ দেখে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার যে বিচারটা করবেন, আল্লাহ সুবহান ওয়া তাআলা সরাসরি আমার আপনার অপরাধটা দেখেছেন। এখানে কোন সাক্ষীর দরকার নেই, এখানে কোনো কিছুর দরকার নাই, কারণ আল্লাহ পাক সরাসরি আমার আপনার অপরাধ দেখেছেন। তাহলে যেই অপরাধ আল্লাহ নিজেই দেখেছেন, সেই অপরাধের বিচারের জন্য কোন উকিল, আইনজীবী, ব্যারিস্টার নিয়োগ দেওয়ার প্রয়োজনীয়তা নাই। এজন্য এটা মানুষের অন্তরে শয়তান এই প্ররোচনা দিতে থাকে, খবরদার উকিল না নিয়োগ দিয়ে তুমি আখেরাতে যাইও না, কবরে যাইও না। এজন্য একজন আরেকজন কয় তো এ নিয়ে তরিকত নিস নাকি, তরিকতের সবক নিস, তরিকতের সবক না নিলে তোমার নাজাতের সম্ভাবনা নাই, উপায় নাই, তরিকতের সবক নিতে হবে। তুমি কোন তরিকা, কোন তরিকার সবক নিস? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিনকে এক তরিকার অনুসারী বানিয়েছেন, সেই তরিকার নাম তরিকায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটাই কিয়ামত পর্যন্ত একমাত্র তরিকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ। এটাই হলো একমাত্র সিরাত মুস্তাকিম, এটাই হলো একমাত্র তরিকা, যেই তরিকা সোজা, যে রাস্তা জান্নাতে চলে গেছে। ফাত্তাবিউহু, সুতরাং তোমরা এই তরিকা ইত্তেবা করো, এই তরিকার অনুসরণ করো। তাহলে আমার ভাইরা এবং বোনেরা, উসিলা কিছু উসিলা শরীয়তে, কিছু মাধ্যম শরীয়তে জায়েজ, আমরা জায়েজ উসিলারও একটু আলোচনা করব। প্রথমে আমরা যে বিষয়টা বললাম, কোন ব্যক্তিকে, কোন মানুষকে, কোন জিনকে, কোন ফেরেশতাকে যদি আমি ইবাদত কবুলের মধ্যস্থতাকারী বানাই, কিয়ামতের দিন শাফাআতের সুপারিশের জন্য মধ্যস্থতাকারী বানাই, অথবা আল্লাহর নিকটবর্তী করে দেওয়ার জন্য যদি মধ্যস্থতাকারী বানাই, এই জাতীয় লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাউকে মধ্যস্থতাকারী বানাইলে, নিয়োগ দিলে, এটা শিরক হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার ক্ষেত্রে বলে না, জি আমার সম্মানিত বায়ু বোনেরা, যে বিষয়টা আমরা বলতেছিলাম যে কিছু কিছু ওসিলা, কিছু কিছু মাধ্যম দোয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন অনুমোদন দিয়েছেন, শিক্ষা দিয়েছেন যে বান্দা দোয়া করার সময় এই পদ্ধতিতে এই ওসিলা গুলো দিয়ে তোমরা আমি আল্লাহর কাছে দোয়া করো। যেই মাধ্যম গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন অনুমোদন দিয়েছেন এইরকম কিছু শরীরী ওসিলা মাধ্যম শরীয়তে বৈধ। এর বাহিরে যত রকমের ওসিলা, যত রকমের মাধ্যম, যত রকমের মধ্যস্থতাকারী, এগুলো সব শিরকি মধ্যস্থতাকারী, শিরকি ওসিলা। এবার সে আমরা আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন ওসিলা গুলোকে অনুমোদন দিয়েছেন। এই উসিলাগুলো হল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার ক্ষেত্রে আল্লাহ সুবহান ওয়া তাআলার উপরে ঈমানকে উসিলা বানানো। এক নম্বর উসিলা হবে কিসের? ঈমান। আল্লাহর উপরে আমরা ঈমান এনেছি, এই ঈমানটাকে উসিলা বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। আল্লাহ পাক কোরআনে কারিমে এরকম কিছু দোয়া আমাদেরকে শিখিয়েছেন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার। রব্বানা ইন্নানা আমান্না, রব্বুল আলামিন আমরা আপনার উপরে ঈমান এনেছি, ফাগফির লানা যুনুবানা, আপনি আমাদের গুনাহগুলোকে মাফ করে দিন। রব্বুল আলামিন ইন্নানা আমান্না, আমরা আপনার উপরে ঈমান এনেছি, এই ঈমানের ওসিলায় ফাগফির লানা যুনুবানা, আমাদের গুনাহগুলোকে আপনি মাফ করে দিন। তাহলে এখানে আল্লাহর কাছে যে দোয়াটা করা হচ্ছে, আল্লাহ পাক যে দোয়াটা শিখিয়েছেন, এখানে ঈমানকে উসিলা বানানোর জন্য আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন যে তোমার ঈমানটাকে উসিলা বানিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করব। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা, রব্বুল আলামিন আমরা আপনার উপরে ঈমান এনেছি, সুতরাং আপনি আমাদের গুনাহগুলো মাফ করে দিন। এই গুনাহ মাপের উসিলাটা, মাধ্যমটা ঈমানকে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, ঈমানটাকে তোমরা আমার কাছে মাধ্যম হিসাবে পেশ করো, ওসিলা হিসাবে পেশ করো। তাহলে এক নম্বরে বৈধ ওসিলা, শরিয়া সম্মত ওসিলা হল যে ঈমানের ওসিলা দেওয়া। দু নম্বরে যে ওসিলাটা আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেটা হল আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের ওসিলা দেওয়া। আল্লাহর কাছে দোয়া করার সময় আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা। একজন সাহাবী সালাতের ভিতরে একটা দোয়া করতেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াটা শুনলেন। দোয়ার মধ্যে তিনি বলতেছিলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদ আস-সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই কথাগুলো বলে তিনি আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, বলতেছিলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ আমি আপনার কাছে চাইতেছি। কিভাবে চাইতেছি? বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি ছাড়া কোন সত্যিকারের হক কোন মাবুদ নাই, আপনি হলেন আল্লাহ। আল আহাদ আস-সামাদ, আপনি একক, আপনি মুখাপেক্ষিহীন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আপনার কোন সন্তান সন্ততি নাই, আপনিও কারো সন্তান সন্ততি নন। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আপনার সমকক্ষ আর কেউ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা শুনলেন। শোনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই লোকটা এমন একটা সুন্দর দোয়া করেছে, এমন একটা তাওহীদের আল্লাহ পাকের ইসমে আজম নিয়ে, মহান নাম নিয়ে দোয়া করেছে। এইরকম দোয়া করলে বান্দা যখন আল্লাহর কাছে যা চায় আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তা দেন। সুবহানাল্লাহ। ইজা সাআলা উতিয়া, যখন সে এরকম কথাগুলো বলে ইসমে আজম দিয়ে আল্লাহর কাছে চাইবে, আল্লাহ পাক তাকে তা দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের এরকম তাওহীদের উসিলা দিয়ে, আল্লাহ পাকের ইসমে আজমের উসিলা দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াগুলো কবুল করেন। তাহলে এটা হলো দোয়ার একটা গুরুত্বপূর্ণ উসিলা। দোয়ার একটা গুরুত্বপূর্ণ উসিলা হলো আল্লাহ পাকের সুন্দর সুন্দর নামগুলো দিয়ে, আল্লাহ পাকের সিফাতগুলো দিয়ে, গুণাবলীগুলো দিয়ে আল্লাহর কাছে দোয়া করা। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাকের অনেক সুন্দর সুন্দর নাম আছে, তোমরা এই সুন্দর সুন্দর নামগুলো দিয়ে, এগুলো রসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো। এই সুন্দর সুন্দর নামগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ পাক সেই দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ কতগুলা নাম আছে? জি, আল্লাহ পাকের অসংখ্য অগণিত নাম আছে। তন্মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন 99টা নাম আমাদেরকে জানাই দিয়েছেন। এই নামগুলো দিয়ে দিয়ে আল্লাহর কাছে উসিলা দিয়ে দিয়ে দোয়া করা। যেমন আল্লাহর কাছে দোয়া করা, রাব্বুল আলামিন আপনার নাম গফুরুর রাহিম, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। আয় আল্লাহ আপনার নাম হলো রাজ্জাক, আপনি হলেন রাজ্জাক উযুল কুওয়াতিল মাতিন, আমি অভাবে কষ্ট করতেছি, আমার রিজিক সংকীর্ণ হয়ে গেছে, আল্লাহ আপনার এই নামের উসিলায় আমার রিজিকটাকে সম্প্রসারিত করে দেন। এইভাবে আল্লাহর কাছে রাজ্জাক নামের উসিলা দিয়ে রিজিকের জন্য দোয়া করেন, গাফুর রাহিম নামের উসিলা দিয়ে ইস্তিগফার করেন, রহমান রাহিম নামের উসিলা দিয়ে আল্লাহর কাছে রহমত কামনা করেন। এইভাবে বিভিন্ন নামের উসিলা দিয়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, এটা সুন্নত সম্মত, শরিয়া সম্মত বৈধ উসিলা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমলে সওয়ালের উসিলা দিয়ে দোয়া করা, আমার বিভিন্ন নেক আমল, বিভিন্ন আমলে সওয়ালে যেগুলো আছে এই আমলে সওয়ালে গুলোর উসিলা দিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। সহিহ আল বুখারী এবং সহিহ মুসলিমের গুরুত্বপূর্ণ হাদিস, বনী ইসরায়েলের তিনজন ব্যক্তির ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। এই তিনজন ব্যক্তি কোন এক জায়গায় রওনা দিয়েছিলেন, রাস্তায় তারা বৃষ্টি আসার কারণে একটা পাহাড়ের গুহায় ঢুকলেন, একটা বড় পাথর এসে পাহাড়ের গুহার মুখ বন্ধ করে দিল। এখন তারা আর এই পাহাড়ের গুহা থেকে বের হতে পারছেন না। তখন একজন আরেকজনকে বলতেছেন, জীবনের সবচেয়ে উত্তম আমল, আফদাল আমল যেটা করেছ, ওই আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো। তখন প্রত্যেকেই তিনজন ব্যক্তি তিনটা উসিলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন। তিনজনের তিনটা আমল, একজন তার মা বাবার আমল, বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমতকে উসিলা হিসাবে আল্লাহর কাছে পেশ করে আল্লাহকে বললেন যে রাব্বুল আলামিন আপনি জানেন আমি এই কাজটা শুধুমাত্র আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে করেছিলাম, সুতরাং আজকে এই বিপদের সময় আমাদের থেকে এই পাথরটা আপনি সরিয়ে দিন। আল্লাহ পাক পাথরটাকে কিছুটা সরিয়ে দিলেন। একজন বড় ধরনের একটা গুনাহ, জেনা থেকে বিরত থাকাকে জীবনের গুরুত্বপূর্ণ একটা আমল মনে করে আল্লাহর কাছে বলেন আল্লাহ এই কাজটা আমি আপনার সন্তুষ্টির জন্য করেছিলাম, আমাদেরকে আজকে এই পাহাড়ের গুহা থেকে বের হওয়ার সুযোগটা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো একটু সরাই দিলেন। তারপরে আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে দোয়া করলেন আরেকজন, যে রাব্বুল আলামিন আমরা আমার এক কর্মচারী ছিল, সেই কর্মচারী আমার কাছে অনেক কিছু পাইতো টাকা পয়সা, যেই টাকা পয়সা পাইতো সেই টাকা পয়সা না নিয়ে চলে গেল, অনেকদিন পরে আবার আসছে, আমি তার লাভ সহ যা হয়েছিল সব আমি দিয়ে দিচ্ছি। আয় আল্লাহ এই কাজটা তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে করেছি, সুতরাং আজকে আমাদেরকে এই গুহা থেকে মুক্তি দিয়ে দাও। তিনজনের তিনটা নেক আমলের আমলে সওয়াবের উসিলা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তিনজনকে এই গুহা থেকে আল্লাহ পাক বের হওয়ার সুযোগ সৃষ্টি করে দিলেন। তাহলে এই তিনজনের দোয়া কবুল হয়েছে কিসের মাধ্যমে? আমলের সওয়াবের মাধ্যমে, নেক আমলের উসিলা দিয়ে দোয়া করার কারণে আল্লাহ পাক তাদের দোয়া কবুল করেছে। আরেকটা বৈধ উসিলা হল এজহারুল ইফতিকার লিল্লাহ, আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে নিজের দুর্বলতা, নিজের অসহায়ত্ব প্রকাশ করে আল্লাহর কাছে দোয়া করা। যেমন আইয়ুব আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি আননি মাসসানিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, রব্বি আননি মাসসানিয়া যুররু, রব্বুল আলামিন আমাকে তো অনেক অনিষ্টতা, অনেক খারাপ কিছু, অনেক ক্ষতিকর জিনিস আমাকে স্পর্শ করেছে, ওয়া আনতা আরহামুর রাহিমিন আপনি তো রহমানুর রহিম। এখানে নিজের দুর্বলতা, নিজের অসহায়ত্ব এটা আল্লাহর সামনে তুলে ধরে আল্লাহর কাছে দোয়া করা। আরেকটা দোয়ার মাধ্যম হল, বৈধ উসিলা হল, আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে নিজের গুনাহের স্বীকৃতি দিয়ে, আল এতরাফ বিজ্জাম্বে, গুনার স্বীকৃতি দিয়ে আল্লাহর কাছে দোয়া করা। যেমন আদম আর হাওয়া আলাইহিমাস সালাম আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে দোয়া করছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রথমেই তারা দুজনে বলতেছেন রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমরা আমাদের নফসের উপরে জুলুম করে ফেলেছি, এই যে নিজে গুনাহ করেছেন, ভুল করেছেন, এই ভুলের স্বীকৃতি দিয়ে আল্লাহর কাছে দোয়া করা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, এটা কার দোয়া? ইউনুস আলাইহিসসালামের দোয়া। তিনি সেখানে বলতেছেন ইন্নি কুনতু মিনাজ জালিমিন, আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এখানে নিজের ভুলের, নিজের অপরাধের স্বীকৃতি দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছে। এজন্য দোয়া করার ক্ষেত্রে এতরাফ বিজ্জাম্ব, অর্থাৎ গুনাহের স্বীকৃতি দিয়ে আল্লাহর কাছে দোয়া করা। আরেকটি মাধ্যম হল কোন নেককার সলহীন, জীবিত দিনদার সলহীন ব্যক্তির দোয়াকে উসিলা বানানো। কোন নেককার ব্যক্তির কাছে গিয়ে আমি বললাম যে সাহেব আমার জন্য একটু দোয়া করেন। তিনি দোয়া করে দিলেন যে জাযাক আল্লাহ খাইরান, হাইয়াক আল্লাহ, বারাক আল্লাহ, এরকম কোন একটা দোয়া করে দিচ্ছেন। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, আল্লাহ তোমার অমুক বান্দা আমার জন্য দোয়া করেছে, আল্লাহ এই দোয়ার উসিলায় তুমি আমার এই জিনিসটা আমাকে দান করো। সুবহানাল্লাহ, এটাও একটা দোয়ার ক্ষেত্রে বৈধ উসিলা। কিন্তু ওই ব্যক্তিটাকে উসিলা বানানো যাবে না, ওই নেককার ব্যক্তির, জীবিত নেককার ব্যক্তির দোয়াকে উসিলা বানানো যাবে। যেমন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় বৃষ্টি হচ্ছিল না, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, সাহাবায়ে কেরাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাও। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করে দিলেন, ওই দোয়ার উসিলা দিয়ে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেছেন, আল্লাহ পাক বৃষ্টি দান করেছেন। সুবহানাল্লাহ, এখানে আব্বাসকে উসিলা বানানো হয়নি, এখানে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়াকে উসিলা বানানো হয়েছে। তাহলে এরকম জীবিত কোন নেককার ব্যক্তির দোয়াকে উসিলা বানিয়ে আল্লাহর কাছে দোয়া করা, এটাও একটা বৈধ উসিলা। এজন্য আমার সম্মানিত ভাই বোনেরা, যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, তখন এই দোয়ার ক্ষেত্রে যেই দোয়ার উসিলাগুলো শরীয়তে বৈধ অনুমোদিত, এইরকম বৈধ উসিলাগুলো দিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। এর বাহিরে যত রকমের উসিলা, কোন মানুষকে উসিলা বানানো, কোন ওলি আউলিয়াকে উসিলা বানানো, এই জাতীয় উসিলা শরীয়তে বৈধ নয়। এই উসিলার শিরক থেকে আমরা সবসময় বেঁচে থাকার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এর বাহিরেও আরো যত রকমের শিরক সমাজে বিদ্যমান আছে। কেউ কেউ বলেন যে যদি ব্যক্তিকে উসিলা বানানো না যায়, তাহলে আমরা ব্যক্তির সোহবতে বা ব্যক্তির থেকে দিন শিখব কিভাবে, কারণ ব্যক্তির কাছে তো যাওয়া লাগবে, ব্যক্তির কাছে তো দিন শিখতে হবে, ব্যক্তির কাছে, মানুষের কাছে, আলেমদের থেকে আমরা দিন শিখব। কিন্তু ওই আলেমকে আল্লাহকে পাওয়ার মাধ্যম হিসাবে, উসিলা হিসাবে গ্রহণ করব না। অর্থাৎ তিনি যদি বড় আলেম হন, ভালো আলেম হন, কোরআন সুন্নাহর আলেম হন, তাহলে ওই আলেম থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিন শিখব, আমরা তার থেকে দিন বুঝব, তার সহবতে থাকব। কিন্তু তার অর্থ এই নয় তাকে আল্লাহকে পাওয়ার মাধ্যম বানিয়ে ফেলব, তাকে আমার আখেরাতে মুক্তির নাজাতের উসিলা বানিয়ে ফেলব, বরং তার সাথে আমাদের সম্পর্কটা হবে, সোহবতটা হবে শুধুমাত্র এলমে। এলেম হাসিলের, এলেম নেওয়ার জন্য ওলামায়ে কেরামের সাথে আমাদের সম্পর্ক থাকবে, সোহবত থাকবে, কিন্তু তাকে নাজাতের মাধ্যম মনে করা যাবে। আমার সম্মানিত ভাই বোনেরা, কেউ কেউ বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তো এরকম বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নী ক্বারীব, তারা যখন আমাকে, আপনাকে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে, আপনি বলেন আমি নিকটে, তাহলে আপনার কাছে আগে আসতে হবে, আপনাকে জিজ্ঞাসা করে, আপনার কাছে জিজ্ঞাসা করার পরে আপনি বলবেন যে ফা ইন্নী ক্বারীব, তাহলে তো ব্যক্তি মাধ্যম হয়ে গেছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ব্যাপারে খবর নিতে গিয়ে, এলেম জানার জন্য, আমল শেখার জন্য আল্লাহ পাক কোন একজন আলেমের কাছে, ব্যক্তির কাছে আসতে বলছেন, জানতে বলছেন। কিন্তু তার অর্থই নয় যে আল্লাহর কাছে দোয়া করার জন্য ওই ব্যক্তিটাকে মাধ্যম বানিয়ে ফেলবে, দোয়া কবুলের জন্য তাকে মাধ্যম বানাবে। এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন বলেননি। আমার সম্মানিত ভাই বোনেরা, তো আমি আর আলোচনা বেশি দীর্ঘায়িত করব না। প্রথম যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করেছি যে আমরা ইমানি রোগগুলো থেকে, ইমানের যত রকমের রোগ হতে পারে, এই যাবতীয় রোগগুলো থেকে মুক্ত থাকার জন্য সর্বাত্মক চেষ্টা করব যাতে আমাদের ইমানটা বিশুদ্ধ থাকে এবং এই বিশুদ্ধ ইমান নিয়ে কবরে যেতে পারে। শিরক মুক্ত তাওহীদি ইমান নিয়ে, কুফর মুক্ত ইমান নিয়ে, নেফাক মুক্ত ইমান নিয়ে, বেদাত মুক্ত ইমান নিয়ে, তারপরে আপনার জাইখ এবং শাক মুক্ত, সন্দেহ মুক্ত, বক্রতা মুক্ত ইমান নিয়ে তাতে কবরে যেতে পারে, এই প্রচেষ্টা আমাদেরকে মৃত্যু পর্যন্ত অব্যাহত রাখতেই হবে। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।